الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون যাবতীয় হামদ ও সানা রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসাবে, শ্রেষ্ঠ শান্তিবাদী নেতা হিসাবে, অপ্রতিদ্বন্দ্বী এবং অতুলনীয় ব্যক্তিত্ব হিসাবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ ঘটেছিল আল্লাহ পাকের খাস রহমতে। কারণ আল্লাহ ইক্তাসাবে রহমতি মাইয়াশা, আল্লাহ তার রহমতের দ্বারা যাকে খুশি তাকে খাস করে নেন। যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন সে যুগের সমাজ আজকের সমাজের চাইতে তুলনা করলে উনিশ বিশ ছাড়া তেমন কিছু হবে না। কারণ মানুষের স্বভাব এবং প্রকৃতি চিরদিন সমান, আর সে কারণে মানুষের ঔষধও চিরদিন সমান। রোগের যেমন কম বেশি নাই, চিরদিন এই রোগগুলি ছিল। এখন হয়তো আমরা নামগুলো জানতে পেরেছি, নাম দিয়েছি নিজেরা, কিন্তু এই রোগগুলো আগেও ছিল। ছোটবেলায় ডায়াবেটিসকে আমরা বলতাম মেহ রোগ, প্রমেহ রোগ। গ্যাসের রোগকে বলতাম অম্ল রোগ, অম্বলের রোগ। নাম পরিবর্তন হয়েছে কিন্তু রোগ ঠিকই আছে। তখনকার যুগ উপযোগী ডাক্তার সাহেবরা যেসব ওষুধ আবিষ্কার করেছেন সেগুলো আমরা খেতাম। এখন আধুনিক যুগে অনেক প্রযুক্তির মাধ্যমে একই গাছ গাছড়া থেকে যদি সাল ভেটে খাই তাহলে ওটা হল কবিরাজি। ওই সালটা যদি শুকনো করে গুঁড়া করে ক্যাপসুলে ভরে খাই তোর হইল অ্যালোপ্যাথি। এবং ওটার থেকে সার নির্যাস বেরি করে যদি সূক্ষ্ম মাত্রায় খাওয়া হয় ওটা হলো হোমিওপ্যাথি। মূল কিন্তু গাছের, আর সার সৃষ্টিকর্তা আল্লাহ। রোগও যিনি দিচ্ছেন, ঔষধও তিনি পাঠিয়েছেন, লিকুল্লি দায়ী দেওয়া। সে যুগে আমরা পেয়েছিলাম, আমাদের মুরব্বীরা সে যুগে পায়নি, আজকাল আমরা পাচ্ছি, এটুকুই ফারাক। আরো বহু কিছু আছে যা আমরা আজও জানি না। কালকে দেখলাম সুন্দরবনে এখন ডায়াবেটিস ওষুধ বেরো হচ্ছে, কি করে? গরম গাছ, যে গাছ দিয়ে আমরা বড় বড় কোটিপতি লোকেরা বাড়ির বিল্ডিং এর নিচে বলি হিসেবে ব্যবহার করে। পুকুর ভরাট করতে গেলে যতই করেন বিল্ডিং করা যাবে না যদি নিচে আপনি বলি না দেন। সেই বলি হলো শক্ত কাঠ, গরান কাঠ, যেগুলো পোকায় খায় না, উই ধরে না। এই কাঠ থেকেই এখন বলা হচ্ছে ওর পাতা থেকে শিকড় পর্যন্ত এমন কোন স্থান নেই যা মানুষের দেহের জন্য উপকারী নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং এখান থেকে ডায়াবেটিক টু, যে সবচেয়ে কঠিন ডায়াবেটিস যা সারে না, ওটারই ওষুধ দেখি এখন এখানে পাওয়া যাচ্ছে। 5 বছর ধরে রিসার্চ করে এখন বের হয়েছে বাংলাদেশ আল্লাহর রহমতের খাস দেশ, এটাকে নষ্ট করেছে আমরা কতগুলো বানর প্রকৃতির মানুষ, আর নইলে এই দেশে সব আল্লাহ দিয়ে দিয়েছেন। যাই হোক, ওদিকে বলছি না, মানুষের স্বভাব প্রকৃতি শুরু থেকে যা ছিল আজও তাই আছে। অতএব মানুষের আরোগ্য পদ্ধতি শুরু থেকে যা ছিল আজও তাই আছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছেন পৃথিবীতে, অশান্তিময় পৃথিবী ছিল, সেখানে জানমাল ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না। আজকেও যেমন জানমাল ইজ্জত বা স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, সে যুগে মারত তরবারি দিয়ে, এখন মারে গুলি দিয়ে পেট্রোল বোমা দিয়ে। সে যুগে একটা খোসা মারলে একটা লোক মরত, আর একটা জায়গায় ফেলতে পারলে হাজারটা লোক মরে। সে যুগে ব্রাশ ফায়ার ছিল না, এখন চোখের পলকে মরে যায়, কত মরে তা ঠিক পাওয়া যায় না, বরং এখন মরণাস্ত্র আরো বেড়েছে, হিসাব পাওয়া যাচ্ছে। পৃথিবীর যত মেধা শক্তি আছে তাদের 67% ব্যয় হচ্ছে মারণাস্ত্র তৈরি করার কাজে। এটাই যদি হয় আমাদের চরিত্র, তাহলে সে যুগের আর এই যুগের ফারাকটা কোথায়? আল্লাহবাক এর সুন্দর ব্যাখ্যা কোরআনের শুরুতেই বলেছেন আমাদের সামনে। এক সুরা কোরআন খোলেন বকারা 8, 9, 10 পড়ে দেখেন, মানুষকে আল্লাহবাক 3 ভাগে ভাগ করেছেন। প্রথমে মুত্তাকি, এরপরে কাফের, এরপরে মুনাফিক। কাফেরদের চরিত্র বলতে যে বলে দিয়েছেন একভাবে যে ওদের তুমি যতই বুঝাও কিচ্ছু হবে না, সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, ওরা কিচ্ছু বিশ্বাস করবে না। আর মুনাফিকদের তুল্য এবার বলা হচ্ছে, যেখানে একটা আয়াত আমরা পেশ করেছি, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা, ওদের অন্তরের মধ্যে রোগ আছে এবং আল্লাহ তাদের রোগ আর বাড়িয়ে দিয়েছেন। বাড়িয়ে দিয়েছেন অর্থ আল্লাহ কিন্তু নিজের দোষী না, আল্লাহ তার রোগ বৃদ্ধিতে বাধা দেন না, এই জন্য বলেছে ফাজাদাহুমুল্লাহ মারাদা, তার অনুমতি আছে। কারণ যদি সে অন্যায় না করে তো জান্নাত জাহান্নাম কি জন্য? আল্লাহ যদি ধরে টেনে মসজিদে নিয়ে আসে, আল্লাহ যদি ধরে তাকে চুরি থেকে বিরত রাখেন, তাহলে জাহান্নামের বা কি দরকার, জান্নাতের বা কি দরকার? গরু ছাগল হয়ে গেলাম তো আমরা। মানুষের পরীক্ষার জন্য আল্লাহ পাক নিষেধ করেন না, এই কারণে বলা হচ্ছে ফাজাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করে দেন। আর কি হবে পরিণতি? তারা যেহেতু আল্লাহর বাণীকে মিথ্যারোপ করে, সেজন্য তাদের মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে এই দুনিয়াতে এবং আখেরাতে। এই শাস্তি খালি মরে গেলে হবে তা না, দুনিয়াতে হবে। যারা আমরা এগুলো করি তারা নিজেরা বুঝতে পারছে দুনিয়াতে হচ্ছে কি হচ্ছে না। যখন তাদেরকে নসিহাত করা হবে, বাবা তোমরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফাসাদ বরপা করো না, কলু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো দুনিয়াকে সংশোধন করার জন্যই কাজ করছি। এই 2-4 জন লোক মরছে বিপ্লবের গর্ভ যন্ত্রণা, বাচ্চা বের হয়ে গেলে যখন মা হাসে, ঠিক এইসব শয়তান সব মরে গেলে সব সাফ করে দেবো, বাস সব ঠান্ডা হয়ে যাবে। অতএব একটু কষ্ট ভোগ করতে হবে, লক্ষ লক্ষ গাড়ি চলছে, 2-8টা গাড়ি পেট্রোল বোমা মারলে কি যায় আসে, কি চমৎকার যুক্তি, একেবারে কোরআনের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। যখন তাদেরকে বলবেন যে বাবা এগুলো করো না, এগুলো অন্যায়, তারা পরিষ্কারভাবে জবাব দেবে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো বরং ইসলাহকারী, আমরা ফাসাদ করি না, নষ্ট করি না, বরং আমরা সমাজটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। এই বর্ণনা আল্লাহ পাক দিয়ের পরে বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিল্লা ইয়াশউরুন, মনে রেখো ওরাই হলো সত্যিকারের ফাসাদকারী, কিন্তু ওরা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? অন্তরের মধ্যে তাদের মোহর মারা আছে, হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রী কাতরতা নানা রকম মনের রোগ সেখানে ঢুকে আছে। এই জন্য মনের রোগ দূর না করা পর্যন্ত একটা মানুষ সত্যিকারের সুস্থ মানুষ হতে পারে না। দেহের রোগের জন্য দৈহিক চিকিৎসা আছে, মনের রোগের জন্য মনের চিকিৎসা আছে। আর মনের চিকিৎসা হলো আসল চিকিৎসা, কারণ মনের উপরে নির্ভর করে দেহের ভালো মন্দ। একই মানুষ মনের কারণেই সে দিব্য মদ খায়, একই মানুষ মদের দিকে ফিরেও তাকায় না, সে শরবত খায়, একই মানুষ তার মনের কারণেই ময়লা খায়, পত্রিকা বেরোয় মাঝে মধ্যে, কোনো সমস্যা নেই, একই মানুষ ওগুলো ঘৃণা করে, একই মানুষ শুকরের মাংস খায়, একই মানুষ ওটাকে ফেলে দেয়, একই মানুষ কোথায় তেলা পোকা খায়, কুচি কামড় খায়, কুত্তা খায়, আশ্চর্য কথা, মানুষ ভদ্র মানুষ কুকুর খায়, সাপ খায়, এর কি মানুষ না গরু না ছাগল না, আল্লাহ জানে কি তাকে দেয়, কি বলতে হবে ওদেরকে, ওদের কি বলা যাবে, দুবি জানোয়ারের সব। অত অত্যন্ত ভদ্রলোক, তাহলে মানুষের মনের রোগ এগুলা, ওর মন যা চায় তাই করবে। এই মনের রোগের কারণেই গুলি করার পরও সুন্দর হেসে নেচে বলে একটা মানুষ মারলাম না, একটা শত্রু মারলাম, কত আনন্দ তাদের। তো আসল জায়গাটা হচ্ছে মন। এইখানে গিয়ে একটা হাদিস শুনেন, আর নোমান বিন বাশির قال رسول الله صلى الله عليه وسلم الا وان في الجسد مضغة اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب متفقون عليه। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ارشاد করেছেন, দেখো তোমাদের দেহের মধ্যে একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে, যখন ওই টুকরাটা সুন্দর থাকে, স্বাস্থ্যবান থাকে, সুস্থ থাকে, তখন সারা দেহ তোমাদের সুস্থ থাকে। আর ওই টুকরাটা যখন অসুস্থ হয়ে পড়ে, পুরো দেহ তোমার অসুস্থ হয়ে পড়ে, জানো সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, ওটা হচ্ছে কলব। আমরা যখন মুরগি গোশত খাই বা গরুর গোশত খাই, তখন এই কলবটা খাওয়ার জন্য সবাই আগ্রহ বোধ করি, আমরা ওকে কি বলি, পরাণ বাচ্চা বলি, তাই না? ওটা খেলে জানটা ভরে যায়। আসলে ওর মধ্যে যে তোমার সব কিছুই থাকে, প্রাণ ভোমরা নিহিত থাকে, এটা তো কারো হুঁশ নাই, ওর মধ্যেই আমার সব কিছু। ছোটবেলায় রূপকথার গল্প পড়তাম না, সে থাকে সেই পুকুরের তলে, সে যদি তুলে দিতে পারো তাহলে তোমার সঙ্গে আর বিয়ে হবে। সে রূপকথার কন্যার সঙ্গে বিয়ে করার জন্য সেই লোকটা সারা পুকুর সেজে সে তাই বের করে, ওর মধ্যে প্রাণ ভোমরা নিহিত, ওটা ধরতে না পারা পর্যন্ত বিয়ে হবে না। তো আসলে এর মাধ্যমে উপন্যাসিকরা বলতে চেয়েছে, তো নিজের দেহের মধ্যেই প্রাণ ভোমরা লুকিয়ে আছে কল্যাণ কলবর, ওই কলবটা সাফ করো, সব সাফ হবে। এটাকে সাফ করার জন্য আমাদের পিসাবরা নানা পদ্ধতি বের করেছেন, ওগুলোতে কিচ্ছু হয় না, হু হু যত চালাচালি করেন কাজ কিচ্ছু হবে না। এই বিষয়ে ঔষধ কি আমরা এখন বলব। দেহ নিজের অঙ্গ প্রত্যঙ্গ এগুলি হচ্ছে তরজুমারুল কলব, ভেতরে লুকায়িত কলবের বাহ্যিক সৌষ্ঠব মাত্র। আমি কেমন মানুষ আমার চলাফেরা, আমার হাত পা সেটা বলে দেবে। অতএব আপনি কেমন বোঝার জন্য আপনার কাছে কোনো এক্সামিন করার দরকার নেই, আপনার চলাফেরাই বোঝা যাবে। এটা হচ্ছে তরজুমারুল কলব। কলবের মুখপাত্র হচ্ছে দেহ, অঙ্গ প্রত্যঙ্গ। যদি ওটা দেহর ভিতরে যে লুকায়িত কল্প ঠিক থাকে, সব ঠিক হবে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাতী হিয়া ফিস সুদুর। আল্লাহ পাক তোমাদের বাহ্য দেহ সৌষ্ঠব দেখেন না, তোমাদের মাল সম্পদ দেখেন না, তোমাদের চেহারা সুরত দেখেন না, দেখেন তোমাদের বুকের মধ্যে লুকায়িত কল্পের দিকে। মুসলিম শরীফ হাদিস, সেটা কেমন দেখা যাবে না, দেখা যাবে তা কাজ দেখে, বাহ্যিক। ঔষধ কেমন যেন বোঝা যায় না, এক ফোঁটা ওষুধ খেলাম, হোমিওপ্যাথি ওষুধ হিসাবে নেই। আমার এক বন্ধু ছিল, মারা গেছে, আল্লাহ পাক দেহ নসিব করুক, তাকে আমি একদিন রাস্তা দিয়েছিলাম, একটা শিশু নিয়ে তার কাছে গেছি, ও শখ খেয়ে ফেলি, দেখি আর শখ খেয়ে ফেললে এতটুকু শিশু দিয়ে একটুকু আমার বিশাল পেটে কি হয় নাকি? আসলে বিরাট ভারী মানুষ, ওটাকে সে ওষুধই মনে করে নাই। পরে যখন চালাচালি শুরু করছে, ভাইয়া কি হলো, কেন দাম তো দেও না, ওই বদল দাম নেই মনে করো নাকি, ঠেলা সামলে এখন, তোমার এখন ওষুধ নেই, এখন তুমি মরো। তো ভাই সে কি ঠেকান ঠেকান, হবে না, তুই বলিস কত ক্ষমতাই নেই আমার, দেহ কিছু করতে পারবে না। ছোট্ট একটা ড্রপ আপনি খেলেন, আপনার সারা দেহ পরিবর্তন হয়ে গেল। হৃদয়ের গভীরে লুকায়িত ওই কল্প, ওই অন্তর জগৎটা হলো আসল জিনিস। ওইটার যার পরিচ্ছন্ন তার কর্মজগৎ পরিচ্ছন্ন, ওইটা যার অপরিচ্ছন্ন তার কর্মজগৎ কলঙ্কময়। আচ্ছা বলুন তো, কলব কেন বলা হয়? যেমন আরবি জানি তারা ভালোকে বুঝবেন, কলব অর্থ হচ্ছে তাকাল্লুম, নড়াচড়া করা, যে সবসময় নড়ে, ও ঠিক থাকে না, এই ঠান্ডা এই গরম, এই ভালো এই মন্দ, কলবে কোনো হিসাব নিকাশ আছে? এখন দেখেন সব সুন্দর ভালো মানুষ বসে আছেন, যেই রাস্তা যাবেন অমনি একেবারে, কেউ মিছিল কেউ মিটিং কেউ হই চই, একেবারে কেউ ঘুম পড়বে, এক একজন এক এক তালে। এই যে কলবের যে বিষয়টাকে এই জন্য একে বলা হয় কলবারবিতে, মানে খালি নড়াচড়া করে, এক জায়গায় স্থির থাকে না। আর আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কল ইন কুলুব বনি আদম কুল্লাহা বানি ইসবাইন মিন আসাবির রহমান কা কলবিন ওয়াহিদিন ইয়াসরুফু কাইফা ইয়াশাউ ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك مشকাতের প্রথম দিকে হাদিসে পাবেন 89 নম্বর হাদিস রাওয়া মুসলিম। আল্লাহ রাসূল সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে আমাদের শিখাচ্ছেন, দেখো বনু আদমের কলবগুলো আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝখানে থাকে, আল্লাহর অসংখ্য আঙ্গুলের মধ্যে দুই আঙ্গুলের মাঝখানে বনু আদমের কলবগুলো থাকে, কা কলবিন ওয়াহিদিন একটা কলবের মতো, মানে কোটি কোটি মানুষের কলবগুলো একটা এক জায়গাতে দুই আঙুলের মাঝখানে থাকে। আঙ্গুলের আঙুল কেমন থেকে খবর রাখে, হিসাব করা যাবে নাকি? বান্দার আঙুলের সঙ্গে তো মিলবে না এগুলো। ইয়াসরুফু কাইফা ইয়াশা, আল্লাহ বলছেন যেভাবে খুশি তিনি সেটা ওটাকে রূপান্তরিত করেন। সুম্মা ক্বালা, আল্লাহ রাসূল আমাদের দোয়া শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলবে সবসময় আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, দোয়া পড়েন দোয়া পড়েন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তর সমূহের পরিবর্তনকারী তুমি আমাদের অন্তরগুলিকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে নিয়ে যাও। এটা হলো ট্রিটমেন্ট, শিখিয়ে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে, অন্তর ধরে রাখার ক্ষমতা আপনার নাই, যদি আল্লাহ পাক আপনাকে রহমত করে অনুগ্রহ করে অন্তর ঠিক না রাখেন তা আপনি ধরে রাখতে পারবেন না। এই জন্য বারবার এই দোয়াটা পড়তে বলা হয়েছে, আমরা তো অর্থ বুঝি না, খালি পড়ে যাই, সমস্যা আছে সেখানে, দয়া করে অর্থ বুঝে নেবেন, সালাতুল্লাহ বইটা পড়েন অনেক কিছু পাবেন। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক, হে অন্তর সমূহের পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরগুলিকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে নিয়ে যান। অন্য হাদিসের ব্যাখ্যা আসছে আবু মুসা আশআরি থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন দেখো মাসাল্লু কালবে কারিশাতিন বি আরদিন ফালাত, মানুষের অন্তরগুলো হচ্ছে খোলা ময়দানে পাখির পাখনা পড়ে থাকে যেমনভাবে ওইরকম, ইউকাল্লিবুহা রিয়াহ যাহরান লি বাতনিন রাহ আহমদ ইসনাদ সহি, ওটাকে এই বাতাসে কখনো চিত করে কখনো উপুড় করে, তাই না? মুরগির পাখনা যদি পড়ে থাকে আমাদের এই মাদ্রাসার ময়দানে ওই এক জায়গায় চুপ করে থাকবে নাকি, বাতাস সামনে ঘুরবে ও তেমনি নড়বে, তো মানুষের অন্তরগুলো ঠিক ওইরকম, এই ভালো এই মন্দ, এই সুশীল এই কুশীল, কোন হিসাব নিকাশ নেই। তো তোমরা এই অন্তরটা ঠিক রাখার জন্য সবসময় এই দোয়াটা পড়ো, দোয়াটা মনে থাকবে তো, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক। কলব কয় প্রকার? তিন প্রকার, কলবে সালিম, কলবে মাইয়্যিত, কলবে সাকিম, সুস্থ অন্তর, মরা অন্তর, রোগী অন্তর। কলবে সালিম, সুস্থ অন্তর, ওই অন্তরকে বলা হয় সাল্লামুল্লাহ মিন আমরাদে শুভাত ও শাহওয়াত, আল্লাহ পাক যে অন্তরকে তার অনুগ্রহের মাধ্যমে সন্দেহ এবং লোভ প্রবৃত্তি প্রায়ণা থেকে নিরাপদ রেখেছেন, এটা আল্লাহর খাস মেহরবানি। সবাই তো চাই ভালো হতে, তাই না? কি ভালো হতে কি পারি? পারি না, যদি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে হয়। যে অন্তরগুলিকে আল্লাহাক সন্দেহ এবং প্রবৃত্তি প্রায়ণার কালিমা থেকে নিরাপদ রেখেছেন ওই অন্তরগুলিকে কলবে সালিম বা প্রশান্ত হৃদয় বা নিরাপদ হৃদয় বলা হয়। দলিল, ইব্রাহিম আলাহ ইসলাতাম 4,500 বছর পূর্বে যে আল্লাহ কাছে প্রার্থনা করেছিলেন আল্লাহাক সেই প্রার্থনাটি খুবই পছন্দ করেছেন, কোরআনে এসেছে সেটা, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইব্রাহিমের সেই প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা সুরে সুর মিলে যাবে। তিনি সেদিন এই মরে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, তুমি আমাকে কিয়ামতের দিন লজ্জিত করো না, লাঞ্ছিত করো না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন মাল সম্পদ বা সন্তান সন্ততি মানুষের কোনো উপকার করবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবল ওই ব্যক্তি সেদিন উপকৃত হবে যে ব্যক্তি আসবে সুন্দর অন্তর নিয়ে। বলুন সুবহানাল্লাহ, সুন্দর অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে পৌঁছতে পারবে সেদিনই মাত্র, ওই লোকটাই মাত্র সেদিন মুক্তি পাবে। অতএব হে আল্লাহ তুমি আমার অন্তরটা সেলিম করে, নিরাপদ করে, সুন্দর করে রাখো। প্রার্থনা করছেন কে? রাজনৈতিক স্বার্থে দ্বন্দ্বে অস্থির, প্রতি মুহূর্তে মৃত্যু এবং অপমান অবদস্ত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত নবী ইব্রাহিম আলাইহিসসালাম। সেই অবস্থাতেও নমরুদের জুলুমের মধ্যে থেকেও তিনি এই দোয়া করছেন তার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে। আমরা কি শত জুলুমের মধ্যেও আল্লাহর কাছে এই প্রার্থনা করতে পারি না? তিনি পারলে আমরা কেন পারবো না? দুই নম্বর কলব হচ্ছে কলবুল আল কলবুল মাইয়্যিত, মৃত অন্তর। এটা কাদের অন্তর? যাদের অন্তর অবিশ্বাসে ভরে আছে, অন্ধকারে গাঢ় অমনিশার মতো যাদের অন্তর হয়ে আছে, সেখানে আলো মোটে ঢোকে না, এটা হলো কাফের। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। যারা অবিশ্বাসী তাদেরকে তুমি ভয় দেখাও বা না দেখাও, ওরা বিশ্বাস করবে না। খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের কলবের উপরে মোহর মেরে দিয়েছেন, ওয়ালা সামঈহিম তাদের কানের উপরে, ওয়ালা আবসারিহিম তাদের চোখের উপরে, গিশাওয়াহ পর্দা টাঙিয়ে দিয়েছেন, আবরণ দিয়ে দিয়েছেন। আর তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, যে শাস্তি কল্পনা করা যায় না। আল্লাহ বলছেন আল্লাহু আযাবুন আযীম, ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রয়েছে। তিনটে কেন বললেন? কুলুবুন আগে বলেছেন, বাহ্যিক কলবের বাহ্যিক দুটো রূপ হচ্ছে চোখ এবং কান। কারণ মানুষের হৃদয়ে সবকিছু প্রবেশ করে চোখের মাধ্যমে অথবা কানের মাধ্যমে, তাই না? দেখে না, যারা অন্ধ মানুষ তারা দ্রুত মুখস্ত করতে পারে কোরআন। কারণটা কি? ও চোখে কিছু দৃশ্য দেখতে পায় না। তো মানুষের চোখের মধ্য দিয়ে যখন ভালো দৃশ্য হোক বা খারাপ দৃশ্য হোক, যখন সে দেখে মনটা সেদিকে চলে যায়, কিন্তু অন্ধ মানুষ দেখতে পায় না, এই জন্য ওর অন্তরটা ভালো থাকে, আর সে কারণে দ্রুত কোরআন মুখস্ত করতে পারে। কথা বলছেন, অন্ধ হবে তো এত গুরুত্ব কেন? সৌদি আরবে যিনি খতবা দেন হজের সময়, উনি কিন্তু অন্ধ, আগের দিনে ছিলেন তিনিও ছিলেন অন্ধ। এই কেমন অন্ধ একবার দেখেন, বখারি শরীর মুখস্ত, বলুন সুবহানাল্লাহ। অন্ধ কোরআন তো মুখস্ত অত কিছুই না, আর বখারি শরীর মুখস্ত চারটিখানি কথা মনে করেন নাকি? শুধু মুখস্থই করেন নাই, বখারি শরীফে তিনি ভাষ্য গ্রন্থ লিখে গেছেন দুনিয়াতে, যা পড়ে আমরা লেখাপড়া শিখছি। অথচ লোকটা 14 বছর বয়সে অন্ধ হয়ে গেছে, এখন যিনি তিনিও অন্ধ। আল্লাহ তাদের দুটা চোখ অন্ধ করেছেন, কিন্তু হৃদয়ে জগৎকে আলোকিত করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। এই আলোকিত অন্তরগুলি হচ্ছে আসল অন্তর। এই আলোকিত অন্তর আমাদের নাই, আমাদের চোখ আছে ভালো সব দেখতে পাই, হৃদয়টা অন্ধকারের আলো ভরে আছে। হৃদয়ে জগৎকে আলো করার জন্য যা করণীয় সেটা করতে হবে। আল্লাহ বলছেন ওদের শুধু অন্তরকে আমরা মোহর মেরে দিয়ে নেই, ওদের চোখেও মোহর মেরে দিয়েছে, ওরা ভালো জিনিস দেখতে পায় না, কোরআন হাদিস পড়তে পারে না। সব পড়তে পারে, খালি কোরআন হাদিসটা পড়তে পারে না, ও কানেও শোনে না। ঘরে টিভি আছে, যত বদমাশি কথা বলতে শোনে, ও ভালো কথা শুনতে পায় না। ও রেডিও আছে, মোবাইলে সবই আছে, গান শুনবে কিন্তু কখনো খুতবা শুনবে না মোবাইলে, কারণ ওর অন্তরটাও নষ্ট হয়েছে, চোখও নষ্ট হয়ে গেছে, ও কানও নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছে আমি এই তিন জায়গাতেই মোহর মেরে দিয়েছি, কারণ এই তিন জায়গা দিয়ে তার মূলত এই দুটো জায়গা দিয়ে চোখ দিয়ে এবং কান দিয়ে তার অন্তরটা নষ্ট করে। চোখ না থাকতো, কান না থাকতো, ওর অন্তর ভালো থাকতো, কিন্তু ও দুটো না থাকলে কি চলবে দুনিয়ায়? থাকতেই তো হবে। অতএব চোখকে মুসলমান করুন, কানকে মুসলমান করেন, তারপর অন্তরকে মুসলমান করেন, এই দুটো আগে ঠিক করা লাগবে। যখন ইউনিভার্সিটি থাকতাম হলে মাঝে মধ্যে যেতাম, আমাদের বসার জায়গা আছে জুবিরি হাউজে, ঠিক এক একজন টিচার এক এক গল্প করে, এক এক গান গায়, কত যে কত ঢঙের টিচার আছে আল্লাহ ভালো জানে। কেউ ক্যারাম বোর্ড খেলে, কেউ পত্রিকা পড়ে, কেউ টিভি দেখে, হে আলদল। তো আমি সবসময় পেপার পড়ি, কারণ অত পেপার কেনা পয়সা আমার নেই, একসঙ্গে ইংরেজি বাংলা চার পাঁচ সঙ্গে পড়ার তার সুযোগটা পাই অন্ততপক্ষে ওখানে আসলে। মাঝে মধ্যে যেতাম, সবসময় না। একদিন এক টিচার শক করে আমাকে গিয়ে বলছে, আচ্ছা ভাই আপনার কি একটু রিক্রিয়েশন মনে আসে না? তার মানে এখানে এত কিছু বিনোদনের সুযোগ আছে, কোনোটাই কি ভালো লাগে না? খালি দেখি এক ঘরে চুপচাপ বসে পড়াশুনো করেন, ওদের রিক্রিয়েশনের অর্থ কি? হচ্ছে বিনোদন। তা আপনার ওই টিভি দেখে বিনোদন হয়, আমার এই পত্র আপনি বিনোদন হয়, পার্থক্যটি কি হলো? একেবারে চুপ আর কথা বলেন, মনের জগৎ ঠিক করে চোখকে মুসলমান করেন, তারপর আপনি যতই সালাত আদায় করেন তখন কাজে লাগবে। চোখ হলো বেঈমান, কান হলো বেঈমান, ও অন্তর কি শুদ্ধ হবে নাকি? সেই জন্য আগে এখানে ঠিক করেন। অনেকে বলে এদেশে ইসলামে হুকুমত কায়েম হলে টিভি বন্ধ হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে। আরে গাধাগুলো, টিভি সিনেমা সবই থাকবে ইনশাআল্লাহ, যদি আল্লাহর হুকুমত সবই চলবে তখন কোনো সমস্যা নেই। এরপরে আসেন, তাহলে এটা হলো কলবুল মাইয়িত, কি হলো? অবিশ্বাসীদের অন্তর। এর তিন নম্বর কলব হচ্ছে আজ কলবুল সাকিম, রোগী অন্তর। অনেক ডাক্তার সাহেব আছেন, এবার খুশি হবেন, রোগী অন্তর। হ্যাঁ, এখানে ডাক্তার সাহেবদের এই ফোটা ওষুধে করা ইঞ্জেকশন দিয়ে কাজ হবে না, এটা হলো অন্তরের ব্যবস্থা। বার আল্লাহ বলছেন চমৎকার কি আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন কোরআনে, এগুলো পড়লে আর কিছু লাগে না। বলছেন যখন এই লোক গুলিকে ডাকা হয় আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে, ইয়াহকুমা বাইনহুম, তাদের ভিতরে ফয়সালা করে দেওয়ার জন্য, সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, এজা ফারিয়াকুম মিনহুম মুরিদুন, ওদের মধ্যে একদল আছে যারা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়। আফি কুলুবি মারাদুন মিরতাবু, আল্লাহ জিজ্ঞেস করছেন ওদের অন্তরে কি রোগ আছে নাকি ওরা সন্দেহ দ্বন্দ্বে ভুগছে? আমি খাফুনা ইয়াহাইফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলু, নাকি ভেবে নিয়েছে আল্লাহ এবং তার রসুল তাদের উপরে তার উপরে অবিচার করবেন? ওরা নিজেরাই নিজেদের নষ্টের উপরেই জুলুম করছে, আমার কোনো ক্ষতি করতে পারবে না ওরা। আল্লাহ এবং তার রসুল থেকে মুখ ফিরে নিলে ওরা নিজেরাই ক্ষতিগ্রস্ত, ওরাই জালেম, আমি কিন্তু জালেম নই। ইন্নাল্লাহ আবিদ, আল্লাহ কখনই বান্দার উপরে জুলুম করেন না। এবার আসেন রোগ কয়টা, সবচেয়ে কঠিন রোগ হলো চারটা। এক, ইবলিস চেনা যায় না। দুই, দুনিয়া এটা চেনা যায়। তিন, নফসুল মারে, মানুষের পার্থিব স্বার্থ, দুনিয়াবি স্বার্থ, এটাও চেনা যায়। আর চার হলো হাওয়া, মন যা চাই তাই করব, যা খুশি তাই করব। এই চারটা মৌলিক জিনিস মানুষের সবচেয়ে কঠিন শত্রু। এর প্রসঙ্গে আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে? আফান্তা তাকুন আলাইহি ওয়াকিলা, তুমি কি তার উপরে উকিল হবে, তুমি কি তার দায়িত্বশীল হতে পারবে? কথাটা খুব মারাত্মক কথা। কিন্তু আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? এখানে লা ইলাহা ইল্লা হাওয়া, কোন উপাস্য নেই আমার প্রবৃত্তি ছাড়া, আমি যা চাইবো তাই করব, যা খুশি তাই করে বেড়াবো। এই মৌলিক একটা রোগ থেকে আমাদের যদি রোগ চিহ্নিত করা না যায় তাহলে কিন্তু ঔষধও পাওয়া যায় না। কয়টা রোগ হলো? একটা, এক নম্বর শত্রু হলো কে? রোগ ইবলিস। দুই নম্বর দুনিয়া। তিন নম্বর পার্থিব স্বার্থ। আর চার নম্বর হচ্ছে প্রবৃত্তি প্রয়োগতা, মন যা চায় তাই করব। এবারে ঔষধ কি? ঔষধ মৌলিকভাবে দুটা, এক রুজু ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে ফিরে আসা। আর দুই নম্বর হলো আল্লাহকে বারবার বেশি বেশি স্মরণ করা, আলেকসার ফি জিক্রিল্লাহ। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমরা নাজিল করেছি কোরআনে শিফা আরোগ্য, ও রহমাতুল্লিল মুমিনিন মুমিনদের জন্য অনুগ্রহ রহমত। সূরা বনু ইসরাঈল 82 নম্বর আয়াত। তো বোঝা গেল, যদি আপনি ঔষধ চান রোগের, মনের রোগের, তাহলে আপনাকে কোরআনের কাছে ফিরে যেতে হবে, অন্য কোনো বানওয়াট জিকির আজকের দিকে ফিরে গেলে চলবে না, আপনাকে কোরআনের কাছে ফিরে যেতে হবে, অন্য কোথাও নেই, ওখানেই শিফা রয়েছে। দুই নম্বর আলেকসার ফি জিক্রিল্লাহ, আল্লাহ জিকির বেশি বেশি করা। আল্লাহ বলছেন আল্লাহ বে জিক্রিল্লাহে তাতমাইনুল কুলুব, আল্লাহর অধিক অধিক স্মরণে অন্তর প্রশান্ত হয়। ট্রিটমেন্ট তাহলে বোঝা গেল, প্রথম হলো আপনাকে আল্লাহ কোরআনের কাছে ফিরে যেতে হবে, ঔষধ ওখানে পাবেন, দুই নম্বর বেশি বেশি কি আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে গেলে শয়তান ওইখানে স্থান দখল করবে, বলে তাকুন উকাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তোমরা ওদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, তাহলে আল্লাহ তোমাদেরকে ভুলিয়ে দেবে। অতএব আল্লাহকে বেশি বেশি স্মরণ করার মধ্যেই মনের রোগের ঔষধ নিহিত আছে। ইবনুল কাইয়িম তা আদা ও দাওয়ার মধ্যে চমৎকার পাঁচটি বিষয় বলেছেন, ওই দুটো মৌলিক জিনিসের সঙ্গে আর পাঁচটি জিনিস আপনাকে দূরে থাকতে হবে। এক, শিরক তানাকুজুল তাওহীদ, শিরক থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি তাওহীদকে বাঁচাতে পারবেন। দুই, বিদআহ তুখালিফুস সুন্নাহ, বিদআহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনি সুন্নাত থেকে, সুন্নতের বিষয়টা নিরাপদ থাকবে। যদি বেদাত করেন সুন্নত দুটি একসাথ করলে একটা হবে না, বেদাত থেকে দূরে থাকতে হবে। যেমন আমরা যখন ডাক্তার সাহেব ওষুধ দেন, শুধু ওষুধ দেন না, তারা বলে দেন এই এই জিনিস খাবেন না, এই জিনিস করবেন না, বলে দেন না, তো এখানে হলে ওইরকম যেগুলো করা যাবে না। আপনি যদি জিকির করবেন ওদিকে এইগুলোও করবেন, হবে না। যদি আপনি আল্লাহর দিকে কোরআন দিকে ফিরে যাবেন কিন্তু এই অন্যায়গুলো করবেন, হবে না। এগুলো এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। এক নম্বর হলো শিরিক থেকে বেঁচে থাকতে হবে, তাহলে তৌহিদ নিরাপদ থাকবে। দুই নম্বর হলো বেদাত থেকে বেঁচে থাকতে হবে, তাহলে সুন্নাহ নিরাপদ থাকবে। তিন নম্বর হলো শাহওয়াহ, মন যা চায় তাই করব, প্রবৃত্তি প্রায়ণতা, এটা যদি থেকে বেঁচে থাকতে হবে তাহলে আপনি আল্লাহর হুকুম মেনে চলতে পারবেন। আর তিন নম্বর, চার নম্বর হলো গফলাত, উদাসীনতা, যদি এর থেকে বাঁচতে পারেন তাহলে আল্লাহর স্মরণ থেকে আপনি আপনি স্মরণের ব্যাপারে নিরাপদ থাকবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অধিকাংশ বিষয়টা এখানে সমস্যা করে ফেলি। কিছু কাজ আছে আপনি অভ্যাসগত করে ফেলেন, দেখবেন কোনো সমস্যা হবে না। ধরুন আপনি প্রতিদিন সকালে 15 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, হাদিস পড়বেন, অর্থাৎ 15টা মিনিট আপনি আল্লাহর ওয়াস্তে প্রতিদিন সকালে ব্যয় করুন। দুটো কোরআনের আয়াত পড়ুন, একটা হাদিস অনুবাদ সহ পড়ুন, কিছুই না পারেন অন্তত একটু পড়ুন, পড়ে আপনি কাজে বেরিয়ে যান। আপনি অভ্যাস করে নেন, কোনো মতেই ছাড়বেন না, দেখবেন এর মাধ্যমে আপনি আপনার মনের ট্রিটমেন্ট পেয়ে গেছেন। প্রতিদিন আমাদের নিয়মিত সংগঠনে এশার সালাতের পরে একটা হাদিস শোনানো, আপনি মুসল্লি হিসেবে বসে আছেন মসজিদে, সালাত আদায় চলে যাচ্ছেন, মনের ঔষধ আপনি দিয়েছেন, কিন্তু এখন একটা হাদিস শোনেন, শুনে চলে গেলেন, ওই ঘুমোতে যাচ্ছেন মনে মনে কিন্তু ওই হাদিসটা বারবার ধাক্কা দিচ্ছি, তাই তো, আজকে কি শুনে আসলাম, তাই না? এই যে প্রতিদিন সন্ধ্যা এসার পরে একটা হাদিস শোনা, প্রতিদিন সকালে যদি আপনি 10 মিনিট বা 15 মিনিট কোরআন হাদিস পড়েন, যদি এটা অভ্যাস রাখেন দৃঢ়ভাবে, তাহলে আপনার জিকির অর্থাৎ আল্লাহর স্মরণটাকে মজবুত থাকবে। যদি মনে করেন যে আচ্ছা আজকে থাক কালকে করব, ব্যাস গেল। নিষেধ আছে কোরআনে, ইন্নি লা তাকুল ইন্নি ফাইলুন হাজা গাদান, খবরদার তুমি একথা বলো না আমি এ কাজটা কালকে করব। তুমি কালকে বাঁচবে তোমাকে কে বলে দিল? এটা কোরআনের নির্দেশ, আপনি কখনো এটা বলবেন না, ইন্নি ফাইলুন হাজা গাদান, কালকে আমি কাজটা করব। হ্যাঁ, আপনার সাধ্য না পারে সে বিষয় আলাদা, সাধ্য যদি থাকে অবশ্যই অবশ্যই আপনি আজকের কাজ আজকে শেষ করবেন। প্রতিদিন সকালে আপনার অভ্যাস হোক, আপনি অবশ্যই আল্লাহকে স্মরণ না করে কোরআন হাদিস না পড়ে ঘর থেকে বেরোব না। কোরআন আল্লাহর হাদিস রসুলের, ঠিক না? মান কানা ফি বাইতি হাদিসুন কানা নবী ইয়াতাকাল্লাম, আরে বাপ রে, ইমাম তিরমিজি কি মারাত্মক কথা বলে গেছেন, যার ঘরে হাদিসের কিতাব থাকে স্বয়ং আল্লাহ নবী তার ঘরে কথা বলে, একি চিন্তা করা যায় নাকি? যে আমি সকালে উঠে আল্লাহর কালাম পড়ি আর রসুলের একটা হাদিস অন্তর পড়ে বের হই, দুনিয়ার সমস্ত নেতা নেত্রী আমাকে আউট হয়ে যাবে না? কোথায় রসুলের হাদিস আর কোথায় মানুষের কথা? এই অভ্যাসটা করুন, তাহলে ইনশাআল্লাহ উদাসীনতার রোগ থেকে আপনি বেঁচে যাবেন। হাফেজ ইবনে কাইয়িম অত্যন্ত দূরদর্শী চিন্তাবিদ ইসলামের, তাকেও সরকারি নির্যাতন ভোগ করতে হয়েছে, তাকেও কারাগারে তিলে তিলে নির্যাতন করা হয়েছে, অথচ তিনি কি সুন্দর কথা আমাদেরকে শুনিয়ে গেলেন, দেখো হে মানুষ, পাঁচটি রোগ থেকে নিজেকে বাঁচাও, শিরক থেকে বাঁচাও, তৌহিদ তোমার কাছে নিরাপদ থাকবে, বেদাত থেকে বাঁচো, সুন্নত নিরাপদ থাকবে, প্রবৃত্তি প্রাণ থেকে থেকে বাঁচো, আল্লাহর হুকুম তোমার ঘরে থাকবে, আর গাফলাত থেকে বাঁচো, উদাসীনতা থেকে বাঁচো, তো আল্লাহর স্মরণ তোমার ঘরে থাকবে, আর প্রবৃত্তি প্রাণতে থাকো, হাওয়া, তাহলে এখলাস তোমার ঘরে টিকে থাকবে। যত কাজই আপনি করুন, যদি এখলাস না থাকে কোনো কাজ আল্লাহ কাছে কবুল হবে না। এখলাস অর্থ শ্রুতি এবং প্রদর্শনী থেকে মুক্ত হওয়া। এমন কোনো কাজ আমরা করব না যে কাজ করলে মানুষ খুশি হবে আল্লাহ না খুশি হবে, যে কাজ করলে লোক দেখানো কাজ হবে আল্লাহকে দেখানো কাজ হবে না। রিয়া এবং শ্রুতি এই দুটি থেকে যদি মুক্ত থেকে আমরা কাজ করি সেফ আল্লাহকে খুশি করার জন্য, ওইটা আল্লাহ পাক কবুল করবেন। অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে হাওয়া থেকে অর্থাৎ খেয়াল খুশির গোলামি থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, এই পাঁচটি বিষয়ে হুঁশিয়ার থাকা লাগবে। হাফেজ ইবনু তাইমিয়া বিশ্ববিখ্যাত মনীষী, জীবনে 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই তার মৃত্যু হয়েছে। মনে করবেন না এই সমস্ত বড় বড় মনীষীরা সারা জীবন ওই পিসাদের মধ্যে ঘরের মধ্যে খানকা চষি বাড়াইছে, এরা খানকার মৌলবী ছিলেন না। জীবনের সর্বক্ষেত্রে সকল মানুষকে তার নসিহাত করেছেন, নেতাদেরও নসিহাত করেছেন, কর্মীদেরও নসিহাত করেছেন, দেশের যারা পরিচালক তাদেরও নসিহাত করেছেন, বিনিময়ে পেয়েছেন সারা জীবন খালি নির্যাতন আর নির্যাতন। তিনি বলছেন দেখো ইন্নাফি দুনিয়া জান্নাত, হে মানুষ দুনিয়াতে জান্নাত আছে, মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা, যে ব্যক্তি দুনিয়ার এই জান্নাতে প্রবেশ করেনি সে ব্যক্তি আখিরাতের এই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সেই জান্নাতটা কি? জিক্রুল্লাহ, সেভ আল্লাহকে স্মরণ করা। আপনি অভ্যাস করুন সালাম ফিরিয়ে, আপনি অবশ্যই 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 33 বার আল্লাহু আকবার পড়বেন, অতঃপর 1 বার সূরা কি বলে ওটাকে কালিমা তাওহীদ পড়বেন। অভ্যাস করুন আপনি সকালবেলা ফজরের পরে অবশ্যই 3 বার পড়বেন, বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফি আল-আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলীম, 3 বার পড়ুন। মাগরিবের সালাতের পরে আবার ওইটা 3 বার পড়ুন, ইনশাআল্লাহ সারা দিন আপনি যাবতীয় আকস্মিক বিপদ থেকে নিরাপদ থাকবেন। অভ্যাস করবেন, আপনি পড়বেন না স্বার্থের অনুকূলে, এখন ঢাকা যাচ্ছে আজ একটু পড়লাম যেন বাস অ্যাক্সিডেন্ট না, ওগুলো তো হবে না। আপনাকে নিয়মিত করতে হবে কাজগুলো, যতই আপনি ব্যস্ত থাক না কেন, হাঁটতে পড়ুন তাও ভালো কিন্তু পড়তেই হবে, এটা অভ্যাস। যদি না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহর কোনো ক্ষতি হবে? এই রোগগুলোর মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূল আরো কত রোগ বলে দিয়েছেন যেগুলো মনে রাখা ভালো। আন আনাসিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়্যাকুম আদ-দন্ন ফাইন্না দন্ন আকযাবুল হাদীস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা করে কোনো কথা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। আমরা কি এই মধ্যে পড়ে যাই নাই? কোথায় কি হচ্ছে না কিছুই আমরা দেখি নাই কিন্তু শুনছি, বাস এই একজনের কথা 10 জন লাগিয়ে সারা পৃথিবী রটিয়ে দিলাম, দুর্ধর্ষ সন্ত্রাসী, আসলে কিছুই না, চলছে এগুলো সব, এটা সে যুগেও ছিল এ যুগেও আছে। তিনি বলছেন ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরে বিদ্বেষ করো না, তোমরা পরস্পরে ছিদ্র অন্বেষণ করো না, তোমরা ভাই ভাই আল্লাহর বান্দা হিসেবে সবকলে ভাই ভাই হয়ে যাও। তিনি বলছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দমহু ওয়া ইরযুহু ওয়া মালুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের হারাম 3টি বস্তু, তার রক্ত, তার সম্মান এবং তার মাল সম্পদ। খবরদার তোমরা এতে হস্তক্ষেপ করো না। কে শুনবে আল্লাহর নবীর কথা? ওর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা কাল, লম্বা হাদিস আমি অর্থ বলে দিই, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বিখ্যাত সাহাবী, অধিকাংশ লিখিত হাদিস তার মাধ্যমে আমরা পেয়েছি। তিনি বলছেন একদিন হঠাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে পরে আমাদের বললেন দেখো আজকে এমন একজন লোক তোমাদের এখানে আসবে যিনি জান্নাতবাসী। সবাই তাকিয়ে আছে কে আসবে, নাম তো আল্লাহ রসুল বলেন নাই। আসলেন তিনি, পরে জুতাটা বাম বগলে নিয়ে হাতে করে নিয়ে চলে আসলেন। পরের দিন একই অবস্থায়। তখন আব্দুল ইবনে আমর ইয়ং সাহাবি, তো উনি বলছেন আমি ওই লোকটা পিছি পিছি নিলাম, এই ব্যক্তি জান্নাতবাসী। আমাদের আমরা ভাষণ আবু বকর ওমর ওসমানের মধ্যে কিছু বড় সড়ো কিছু হবে টবে, ইদিকে সাধারণ লোক। তার পিছু পিছু গেলেন তার বাড়িতে, গিয়ে বললাম আমি আপনার বাড়িতে মেহমান হলাম, ঠিক আছে হও হাদিস আছে তিন দিন মেহমান হওয়া যায়, ও তিন দিন থাকলো, তিন দিন তিন ভাই থাকে পারে, বাড়ছে নড়েনি মুঠি। কি করে দেখি, দেখলেন যে কোন নতুন কিছুই পেলাম না, এমনকি তাহাজ্জুদের সালাতও পড়লো না, ঘুম থেকে উঠে উজু করে মসজিদে ফজর পড়ে। তনাই বললেন, আচ্ছা হে মেজবান, আমি তো এখন চলে যাচ্ছি, আমি একটা হাদিস শুনেছি আল্লাহর রাসূলের মুখ দিয়ে, এবং আমি এমন জবান দিয়ে কথাগুলো শুনেছি যে জবানে কর মিথ্যা হয় না, অতএব আমি বিশ্বাস করি আপনার ব্যাপারে আমার রসুল সাল্লামের যে ভবিষ্যৎবাণী এটা সত্য। কি হয়েছে, আমার রসুল বলেছেন দেখো আজকে আমরা একজন লোক আসবে তোমাদের মসজিদে, যিনি অবশ্যই জান্নাতি হবেন, এবং আমরা দেখেছি সেই ব্যক্তিটা আপনি। তাই নাকি, তা আমি তো বাবা নতুন কিছু করি না, আর আপনি তো সব দেখলেন, সারা তিন দিন আমাকে ওয়াচ করলেন, পাহারা দিলেন, দেখলেন তো আমি নতুন তো কিছুই করি না। তখন আব্দুল ইবনে আমর চলে আসছেন, এহাতা করে আমালাহু, তার আমলটা খুব কম মনে করলেন, এর চেয়ে তো আমরা বেশি বেশি আমল করি। এখন ওই লোকটা ডাকতেছে, হে আবদুল্লাহ ফিরে আস, শোনো আমি কিছুই করি না, তবে কি গায়রা আন্নি লা আজিদু ফি নাফসি লি আহাদিন মিনাল মুসলিমিন গাশশান, দুই ওয়ালা আহসাদু আহাদান মিন খায়রিন আতাহুল্লাহ, এই দুটো কাজ আমি করি, এক যে আমি কোনো মানুষের বিরুদ্ধে বিদ্বেষ হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখি না, বলুন সুবহানাল্লাহ, আর দুই আল্লাহ পাক যে মানুষকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের উপরে আমি হিংসা করি না, সুবহানাল্লাহ। তখন সাহাবী আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ এটাই হতে পারে যেটা থেকে আমরা নিজেরা মুক্ত হতে পারি না, এই জন্যই আল্লাহ রাসূল তোমার সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করেছেন, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আমরা কি পারি না পরস্পরের বিরুদ্ধে হিংসা না করতে, আমরা কি পারি না পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ লুকিয়ে না রাখতে, এই অবস্থায় যেমন মৃত্যু হয়ে যায় বিদ্বেষ লুকিয়ে রেখে, বিদ্বেষ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্যের প্রতি হিংসা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বলুন আমার এই কলুষিত অন্তর কি কখনো জান্নাতে যাবে। ইব্রাহিমের সেই দোয়াটা মনে রাখবেন, আল্লাহ বিকলবিন সালিম ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতের দিন আপনার আমল যাই থাক না কেন যদি কলবটা সালিম না থাকে, সুস্থ শান্ত স্নিগ্ধ অন্তর নিয়ে যদি আমরা আল্লাহর কাছে পৌঁছতে না পারি, তা আমরা তো কেউই জান্নাত পাবো না। অতএব আসুন আমরা সকলে মিলে সাধ্যমতো যে কথাগুলো বলা হলো এগুলো মেনে চলার চেষ্টা করি, এবং আল্লাহর দিকে সব কাজে ফিরে যাওয়ার যে কোনো অবস্থায় আমি থাকি না কেন, দেখবাগে এই বিষয়ে আল্লাহর হুকুম কি, এই মেজাজ যদি তৈরি হয়ে যায় বান্দার, তাহলে ইনশাআল্লাহ কোনো বান্দা শয়তানের পথে আর যাবে না। পৃথিবীতে যত অশান্তির মূল কারণ হচ্ছে এই কলুষিত অন্তর, এই কলুষিত অন্তরকে সুন্দর অন্তরে পরিণত করাটাই হবে আমাদের সবচেয়ে বড় কাজ। যিনি যে দায়িত্বে আসি, বড় দায়িত্বে যিনি থাকেন, তার অন্তরটা আরো বেশি পরিচ্ছন্ন হওয়া দরকার, নাহলে তার হাতে ক্ষমতা বেশি, এই কলুষিত অন্তর লোকজন বড় দায়িত্বে বসেন তিনি বড় ক্ষতি করার ক্ষমতা রাখেন, তাই না? সেজন্য সবাইয়ের উপরে কোরআন এবং হাদিসের স্থান, এই বাণীগুলো সবাইকে খেয়াল রাখা কর্তব্য, নইলে ব্যক্তি জীবনে যেমন আমরা অশান্তিতে ভুগবো, এটা হাদিসে আসছে না, ক্রুদ্ধ মানুষ হিংসুক মানুষের সবচেয়ে বড় ক্ষতি হলো ওই হিংসুক ব্যক্তি নিজে তার নিজের হিংসায় জ্বলি পুড়ে মরে, তাই না? এটি তার প্রথম দুনিয়াবী শাস্তি। ঠিক অনুরূপভাবে কলুষিত অন্তরে মানুষ ওই অন্তরে জ্বালায় সারা জীবন শান্তি পাবে না, সে নিজের জীবনে শান্তি পাবে না, নিজের পারিবারিক জীবনে শান্তি পাবে না, সামাজিক জীবনে শান্তি পাবে না, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবে না। অতএব আমাদেরকে যে কোনো মূল্যে নিজের অন্তর জগৎকে পরিচ্ছন্ন করিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমি আবার বলে দিচ্ছি, রোগের ঔষধ হচ্ছে দুটা, এক যে কোনো অবস্থায় আল্লাহর কেতাবের দিকে ফিরে যাওয়া, দুই সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা, আর এই দুটির সঙ্গে উপাদান হচ্ছে পাঁচটা যা থেকে বেঁচে থাকতে হবে, বেঁচে না থাকলে কিন্তু এই ওষুধে কাজ দেবে না। আমি অ্যালার্জির ওষুধও খাবো, যদি গরু গোস্তও খাবো হবে, চিংড়ি মাছ ধুমছে খাবো, যদি অ্যালার্জির ওষুধও খেয়ে নেবো, কাজ তো কিচ্ছু হবে না। আপনি এই দুটো ওষুধ প্রয়োগ করবেন, সঙ্গে সঙ্গে বেঁচে থাকবেন পাঁচটা জিনিস থেকে, এক শিরিক থেকে বাঁচবেন, তাহলে তৌহিদ নিরাপদ থাকবে, দুই বেদাত থেকে বেঁচে থাকবেন তাহলে সুন্নাহ নিরাপদ থাকবে, তিন শাহওয়াত প্রবৃত্তি প্রবণতা বেঁচে থাকবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মানতে আপনার কষ্ট হবে না, চার উদাসীনতা থেকে বেঁচে থাকুন তাহলে আল্লাহ জিকির থেকে আপনি বিরূপ থাকবেন না। ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত সম্পর্কে ভুলে যায়, সুযোগ হলে পড়বো, এই উদাসীনতা একটা কঠিন রোগ, কিন্তু আজকাল ছেলেমেলে খালি ভুলে যায়, অর্থাৎ একটা অ্যালঝাইমার রোগের ও নিদর্শন, কিছু বললি ওহ মনে নেই, তা মানেটা কি, গুরুত্ব নেই তার কাছে আল্লাহ বিধান মানার জন্য। আর পাঁচ নম্বর কি, হাওয়া, মন যা চায় তাই করব, এই যে প্রবৃত্তি পরায়ণতা যদি আপনার মধ্যে ঢুকে পড়ে তাহলে ইখলাস থেকে আপনি বঞ্চিত হবেন। মনে রাখতে হবে যে কাজই আমরা করি না কেন, যত সহি হাদিস মানি না কেন, সেখানে ইখলাস না থাকে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। ইখলাস অর্থাৎ বুঝতেই পারলেন, দিলটা বিশুদ্ধ হবে রিয়া থেকে এবং শ্রুতি থেকে। তো মৌলিক দুটি ওষুধ এবং তার সঙ্গে এই পাঁচটি অনুপান একত্রিত হলে ইনশাআল্লাহ আপনারা আমরা সবাই মনের কলুষ দূর করতে পারবো এবং নিষ্কলুষ অন্তর নিয়ে আমরা আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সদমফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।